কাজল নয়ন হরিণী, তুমি দাও নয় দুটি আঁখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি। ওগো কাজল নয়ন হরিণী, ওগো কাঞ্চন বরণা, চম্পক মঞ্জরি করো তাকে চম্পক বরণা, এসো উচ্ছল ঝরনা, অকারণ উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড় না। ওগো নিবিড় পুঞ্জ মেঘ দিগন্ত হতে এসো মেঘকাল কুন্তল গণনা, এসো অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা যোচনা, ঝরনা আননে তার ঝরনা। ওগো ময়ূর পেখন তোলো না, ওগো ময়ূর পেখন তোলো না, তার লজ্জা তোমাতে ঢাকি, ওগো কাজল নয়ন হরিণী। কুঞ্জ ককিল এসো পঞ্চম সুর দিয়ে ককিল কণ্ঠী তাকে করোনা, এসো অশান্ত সমীরণ দাও দোল দাও দোল, ছন্দে ছন্দে তাকে ধরনা। ওগো যৌবন বন্যা লীলায়িত রঙ্গে কানায় কানায় তাকে ভরনা, এসো অনন্ত জগতের যত রূপ লাবণী তার রূপ সাধ করে মরনা। এসো আমার মনের মাধুরী, এসো আমার মনের মাধুরী, তার স্বপ্ন তোমাতে আঁকি, ওগো কাজল নয়ন হরিণী, তুমি দাও নয় দুটি আঁখি, ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে রাখি, ওগো কাজল নয়।